بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخواني وأحبابي الكرام هذه الدروس بدأ في أحكام الحج في باب الحج حجر باب ماذا ذكر هذه الدروس باب في الحج وعلى من يجب حجر باب هذه الدروس أر حجر داسة حکم هر و حج واجب و فرض و این بابت کس در رسول بیدین الله تبارک و تعالی اخوان و احباب الکرام الله تبارک و تعالی آرار حکم دی آرار آرد دی زمان شروع ره حج فرض و بیت حج کرا ورد حج کو دی با یعنی احد و ارکان الاسلام اسلام و حسن رکن حس رکن رو بطره اب آخر رکن دی حج دین لانه کی الله تبارك وتعالى بينجي ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين الله تبارك وتعالى ارى حج ارى وحج فرض بجي زمانه كل حج انكر غير معنيه بكافر ذبوي تلي قال بعد الرسول صلى الله عليه وسلم بينجي بني الاسلام على خمس شهاده لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان وحج البيت من استطاع اليه سبيلا ايبا صحيح حديث البخاري ومسلم مجاسد حديث هلا حجر فرض بعد نغر دوله بلول دورو ايتاسي رسول صلى الله عليه وسلم ينجي علي بن ابي طالب رضي الله عنه نقل حديث مرفوعا من ملك زادا وراحله تبلغه الى بيت الله ولم يحج فلا عليه ان يموت يهوديا او نصرانيا تلي منش ترى حجر فرض بعد تاخير غير بلي يبقى شروع الشرائط بيكون فروع بعد يبقى تنداسي فوشه ورياسي ایبا زیب الله ولی حجر زیب الله لدن ضرورت هسته حاجت هسته این اجرات قانونی شرعیه به گون گریفه جدوی لی یار بعد حج نگرد دوی لی مانشی بالله ولی هره دار گناه هسته اللهی به گون هره ذاتون حج فرض هیه هر دون وسائلت ضرورتیم به گون فروعی دوی لی اللهی حج گریفه الله ولی هره توفیق دو یار بعد یا اخوان و احباب الکرام الله تبارک و تعالی آرار و حجر فرض گنجی کلا آرار فائده الله ولی هره الله ذکر گریف الله الله لقرب حاصل غريب الله الله تبارك وتعالى انا حجر فرض جديد هند لداسه رمي الجمار سعي بين الصفا والمروه ان بكون الله ذكر غريب الله الله يعرور فرض جديد الله ذكر غريب الله انا الله لقرب حاصل غريب الله الله راضي غريب الله الله القران ما هو يشهد منافع لهم ويذكر اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام تدير بعد بيان رسول صلى الله عليه وسلم بيانجي إنما جعل رمي الجمار والسعي بين الصفا والمروة لإقامة ذكر الله تلي الله تبارك وتعالى حجر فرض جدي الله ذكر الإقامة قريب الله نذر منافع قل إن رك قريب الله مشاهدة قريب الله إن رف حب الله وليه تلي بين حج قاط فرضي حج فرضي دي نهجر مجي حجر الله تبارك وتعالى فرض جدي دي نهجر مجي نماز عقب فرضي يربعد حج نماز هلا زکات روزا اینا که فرضی یار بعد داسه الله تبارک و تعالی نظر بندار ره حجر فرض گجی نه هجری مجی رسول صلی الله علیه و سلم یک بار حج گجی یار بعد سر بار عمره گجی یعنی نبی صلی الله علیه و سلم مروره رسول صلی الله علیه و سلم حج گجی ده یک بار یعنی ولم يحج النبي صلی الله علیه و سلم الا حجه واحده وهي حجه الوداع وكان سنه 10 من الهجره اذا شجری مجی رسول صلی الله علیه و سلم بار هجرت گجی افون حج گجی یار بعده واعتمر النبي صلى الله عليه وسلم اربع عمره رسول صلى الله عليه وسلم سر بار عمره گجی ایک بار حج گجی دشیجری مجه ار سر بار عمره گجی این صحیح حدیث مجه ثابت بخاری مسلم مجه اسد حدیث یار بعده اخوانی حج کو دی بفرض به اجماع المسلمین قراره زمانه شتون تعقد هسه حج گجی زیب الله ای معنیش براره فرض دیبت مال دولت هسته یار بعدی بر جسمی طاقت هسته ارزو دی مال دولت تاگی بعدی و جسمی طاقت دو دینا تاگی دویلی معنیشی بایی ارزانو ره حج گرائی بو نیدر اللہ بولی نیدر ترفتو ارزانو ره حج گرائی بو زمانی شیئی نیدر فرض حج عدا گجی هم منجد دا سه حج گرائی فری بو نیدر فرض دا دی بعد ازی بعد انگوری بعد ارزانو ره دی حج گرائی دولی حج با سیئی چنوی بر نیابا سیئی نوی والله عالم تلبين والحج فرض بإجماع المسلمين وركن من أركان الإسلام يقول ركن من أركان الإسلام وهو فرض في العمر مرة على المستطيع যে তারা তো তাকত আছে, মালি তাকত, এই তারা তো আছে একবার ফরজ দিয়ে, আর বাকি গুণ ততৌ। ইয়ার বাদে অন্য হজ গরত দইলে একবার গরিব আদি নলিলে নফলিয়া হজ, আল্লাহে গরিব আল্লাহ বলিয়ারে তৌফিক দুক। হিন্দিল্লা ওমরা হজ দিবে ইউবাইন একবার ওয়াজিব আলা কৌলি কাসির মিন উলামা বিদলিল লাম্মা সুইলা হাল আলা নিসাই মিন জিহাদ রাসূল তো ফুসার গিয়ে রাসূলুল্লাহ মাই হঞ্জরোর কি জিহাদ আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাআম আলাইহিন জিহাদুন লা কিতালা ফিহি আল হজ ওয়াল উমরা। মাই হঞ্জরলা বলিয়ারে কিতাল আছে, ই বল দিবে মায়াম জাহাজ আছে রে খেতাল নাই, ই বলছে হজাত দে ওমরা, হজাত দে ওমরা, তাহলে হজাত দে ওমরা যদি বা ফরজ হয়ে দিলে মায়াম মরফাই মুগলা বলিয়ারে ফরজ, মায়াহিন্দাল্লাহ ফরজ হয়ে দিয়ে আর রেজাল মিমবাব আউলা। ইদান হজ কদি বা বেজমায় মুসলিমিন যে মানুষ তো তাকত আছে, ইতার আল্লাহ বলিয়ারে হজ ফরজ, হেন্দিলা ওমরাই ওমর মাঝে একবার ফরজ। ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর যে ইন আবি শাইখুন কবীর লা ইয়াসতিউ আল হজ ওয়াল উমরা ওয়ালা দান ইয়ামা জি ওমরা যিকরে শুয়া ফাকালা হুজ্জ আন আবিক ওয়াতামির, ইয়ানি সোয়ালগো যেবার হজ তোমার বাবা হল্লা হলে তুমি হজ করো, আর তোমার বাবা হল্লা তুমি উমরা করো। এনেদরে বোঝার দেখি হজাত দিয়ে উমরা নিজের উমর মাঝে একবার ফরজ, আল্লাহ ইয়ারা বেগুণরে বুঝিবল্লা গরিবল্লা বলিয়ারে তফিক দু। ইয়ার বাদে খোয়ানি প্রতি বছর কি হজ করা ঘুরবে নাকি এক বছর, এক বছর কেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসার গেছি ইয়ার রসুল্লাহ ইয়ানি আকুল্লু আম ইয়ানি প্রতি বছর কি হজ করা ঘুরিব, আল্লাহ নবী হদ্দুল্লাহ ইয়ানি লো কুলতু নাম লো ওয়াজিব, যদি আইন নাম হতাম তোমার ওয়াজিব দিতেই বলা মাস্তা থা আছেন তোমার প্রতি বছর গড়ে নেবাইতা, এবারও সহি হাদিস মুসলিমের মাঝে আছে। চলে ভাইয়ান হজ ফরজ বল্লা বলিয়ারে শুরুত আল হজ, শুরুত ওজুব আল হজ এক নম্বর মাঝে আল ইসলাম, দুই নম্বর মাঝে আল আকল, তিন নম্বর মাঝে আল বুলুক, চার নম্বর মাঝে আল হুররিয়া, পাঁচ নম্বর মাঝে আল ইসতিতাআ তাকত, ইন তাকা করিব। তাহলে হজ ফরজ বলে জারোরে এই শুরু তিন ভাগে মানুষ বারোরে হজ ফরজ হব দিয়ে, এক নম্বর মাঝে মুসলমান আবরু, দুই নম্বর মাঝে আকলতা আবরু, তিন নম্বর মাঝে বালক আবরু, চার নম্বর মাঝে মানুষ বা আজাদ মানুষ আবরু, পাঁচ নম্বর মাঝে বেতন তাকতা আছে দেন আবরু। যদি মালে তাকত থাকে তাহলে আরোগ্য মানুষরে এবার নিজাল্লা বলিয়ারে হজ গড়া ঘরে যেবারে হজ্জুল বদল হ, হজ্জুল বদল আর জাল্লা বলে হজ গরণ করিব, তখনে যে মানুষ সেই নিজাল্লা বলে আগে ফরজ হজ করি পেলে মানুষ এবার করিব দিয়ে। হিন্দুলা গুরভন দিয়েও হজ করি পারে, গ্রহণ দিয়েও হজ করি পারে, এ গ্রহণ দিয়ে হজ করলে এবার লাবুলিয়ারে এবার সোয়া পেন মা বাবা খাইব। ইয়ানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদা নামরা তান রাফাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান, আল্লাহ নবীর হাসে দাসে গফু আগ তুলিয়া রসুল্লাহ আলী হা দা হজ, এবার হজ আছে না, আল্লাহ নবী কালা নাম ওয়ালাকি আজর, এবার হজ করলে হজ হইব তোমার লাবুলিয়ারে এবার আজর কিন্তু তুমি ফাইবা, এবার আজর তুমি ফাইবা। ঠেলে পাইয়েন ইয়ান তো বুঝি ফাইলাম দেখি গ্রহণ দিয়ে হজ করে দৈলে হজ সই হইব মা বাবা লাউলিয়ারে ইয়ানার আজর হইব। ইয়ার বাদে দিয়ান খইওয়া ও ইশতারি তু ফিন্নাই বিফি গাইরিহি ফিল হজ আন ইয়াকুনা কদ হজ্জা আন নাফসিহি হজ্জাত আল ইসলাম লি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সামিআ রাজুলান ইয়াকুলু লাব্বাইকা আন শুবরুমা, ও গোমঞ্জি হজ করে দিয়ে লাব্বাইকা আন শুবরুমা আজি তে আর গোমঞ্জি হজ করে দিয়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে কালা হাল ইয়ানি কালা হজ্জাইশতা আন নাফসিক তান নাসলাতি হজ্জা আল জান্নাহ কালা লা কালা হজ্জা আন নাফসিকা সুম্মা হজ্জা আন শুবরুমা, আগে তু তো আল্লাহ হজ করো ইয়ার বাদ আর আল্লাহ তুমি কী করবে দে হজ করি ফেলবে, তাহলে ফরিয়াসুর মাঝে আর তো আছে নিজের হজ নিজের তুন্দা আছে গড়া ভরিব, তুই যে মানছে হজ করিব আল্লাহ বলিয়ারে হজ বদল করিব, এবারে ঠিয়া দন্নান জায়েজ, এবারে ঠিয়া দন মানে হজ করিবল্লা যেদিন জোর লাগে যেদিন গর দন্নান জায়েজ। চলে ভাই একখান নসে হাগরা ভর দিয়ে তারা নাকি হজ করিবল্লা বদলা হজ করিবল্লা দুরা দুরি করো মেহরবানি করে খামিয়ান নগজ্য এ বাদ দেয়ারে তেজারত করান বিলকুল না জায়েজ। ইয়ার মানে ডর ওয়াইড আছে মানুষের বেশি দুঃখ আল্লাহ তবরক ওয়া তাআলা আর ওনারা বিগুণরে ইবাদত করে ইবাদত গরিব আল্লাহ বুঝারে তৌফিক দুক। আল্লাহু আলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।